الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوه قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ ربك من بني آدم من ظهورهم وذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক মানুষকে বিশ্বের সেরা সৃষ্টিরূপে সৃষ্টি করেছেন এবং তাদেরকে সবচেয়ে সম্মানিত সৃষ্টি হিসেবে তিনি নিজেই কোরআনে বর্ণনা করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم على البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله سورة بني اسرائيل মধ্যে বলছেন যে আমরা মানুষকে অর্থাৎ আদম সন্তানকে সম্মানিত করেছি এবং তাদেরকে বহু সৃষ্টির উপরে সকল সৃষ্টির উপরে ফজিলত অর্থাৎ মর্যাদা দান করেছি, তাদেরকে পবিত্র রুজি দান করেছি ইত্যাদি। কিন্তু আজকে সূরা আরাফের এই আয়াতগুলিতে 172-73 নম্বর আয়াতে মানুষের এক জন্মের সূচনা পর্ব সম্পর্কে মানব জাতিকে অবহিত করা হয়েছে। এর কারণ মানুষের আয়ু অত্যন্ত কম, পিছনের খবর সে জানে না, তাই মনে করিয়ে দিতে হয় তার ইতিহাস সম্পর্কে। এটা দিয়ে প্রমাণ হয় যার ইতিহাস জ্ঞান নেই সে আসলে জ্ঞানী নয়। তো মানব সৃষ্টির ইতিহাস যদি মানুষ না জানে সে নিজের অস্তিত্ব সম্পর্কে জানতে পারবে না। এজন্য আল্লাহ পাক এখানে আমাদের কাছে সেই বর্ণনা দিয়েছে। আল্লাহ বলছেন ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বনি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রতিপালক আদম সন্তানদেরকে তাদের পিঠ থেকে তাদের সন্তানদেরকে বের করেছিলেন। এখানে তাদের পিঠ বলতে আদমের পিঠ। আদমের পিঠে আল্লাহ পাক ডান হাতে এক মুঠোতে যতগুলো এসেছে সবগুলো বের করেছেন, বাম হাতে পিঠের আরেক পাশ থেকে যা বের করেছেন সেগুলো সব তার হাতের মধ্যে এসে গেছে। এই কথাটাই আমাদের স্মরণ করে দেওয়া হচ্ছে আয়াতের মাধ্যমে। ওয়া শাহাদাহুম আলা আনফুসিহিম, অতঃপর তাদেরকে কাছ থেকে তিনি সাক্ষ্য গ্রহণ করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কালু বালা, সবাই তখন আমরা বলেছিলাম হ্যাঁ, শাহেদনা, আমরা সাক্ষ্য দিলাম, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ ইন্না কুন্না আন হাযা গাফিলিন, এটা সাক্ষ্য আমি এই জন্য নিলাম যেন তোমরা কিয়ামতের দিন বলতে না পারো যে আমরা এই ব্যাপারে জানতাম না, আও তাকুলু, অথবা এই কথা বলতে না পারো, ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল, আমাদের বাপদাদারা শিরিক করেছিল আমাদের পূর্বে, আমরা তো মুসলমান, অকুন্না যুররিয়া তামিম বাদহিম, আর আমরা তাদের পরবর্তী বংশধর, তো বাপদাদারা যেহেতু শিরিক করেছিল সেই হিসেবে আমরাও কিছু শিরিক করেছি, এর জন্য আমরা দায়ী নই, আবহত হলে কোন বেমা ফাল আর মুক্তি লুন, হাল্লা তুমি কি আজকে কেয়ামতের দিন আমাদেরকে হালাক করে দিবা, যে আমাদের বাপদাদারা যে বাতিলপন্থী ছিল সেই অপরাধে আমাদেরকে তুমি জাহান্নামে পাঠাবা, এই আর্গুমেন্ট যাতে তোমরা কেয়ামতের মাঠে আমার সামনে করতে না পারো, এজন্য আমি আগে ভাগে তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা সবাই কিন্তু আমাকে সেদিন রব হিসেবে স্বীকার করেছিলে, এটাকে আহাদে আলাস্তু বলে পরিচিত, আহাদ অর্থ অঙ্গীকার, আলাস্তু মানে আমি কে নই, বেরব্বিকুম কথাটা কিন্তু চালু ভাষায় আসে না, আলাস্তু বেরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, এই যে ওয়াদা সাথে নেওয়া হয়েছিল সেই ঘটনাটা এখানে সংক্ষেপে এসেছে, ব্যাখ্যা এসেছে হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম সাহাবায়ে কেরামের সামনে এই ঘটনার বর্ণনা করেছেন, আপনারা মিশকাত যদি বাড়িতে থাকে তকদির অধ্যায় খুলে দেখবেন, শেষ দিকে পাবেন 121 নম্বর হাদিসে। আজকে যেখানে আমরা হজ করি আরাফাতের ময়দানে, ওটার নাম ছিল সেই সময় মুআন, এইখানে এই অনুষ্ঠানটা হয়েছিল, আদম সন্তানের পিঠ থেকে সমস্ত মানুষ সন্তানকে আল্লাহ পাক সেদিন বের করে এনেছিলেন, সাদা পিপিলিকা সদৃশ্য আর একদল কালো পিপিলিকা সদৃশ্য, তাদেরকে জ্ঞান সম্পন্ন করে তিনি সামনে বসান এবং সেখানে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করেন, এক বাক্যে সাদা পিঁপড়া হোক আর কালো পিঁপড়াই হোক সবাই আমরা সেদিন বলেছিলাম বালা, আপনি আমাদের প্রভু, সেদিন বালা বলার পরে দুনিয়াতে এসে আর না বলার কায়দা নেই, এরপরও আমরা এখন না বলছি, আল্লাহ বলে কিছু নাই, আল্লাহ কোনো বিধান নেই, আল্লাহ কিছু নেই, এটা মানুষের সৃষ্টি, আমরা তো বলি আল্লাহ হলো মানুষের সৃষ্টি, মানুষ আল্লাহ সৃষ্টি না, এটা সেরকম একটা ধারণা কল্পনা ছাড়া কিচ্ছু না, যাতে এটা তোমরা বলতে না পারো সেজন্য আমি আগে ভাগে স্মরণ করে দিচ্ছি, মুসলমান সাবধান হও। এই দুটি আয়াত বর্ণনা করার পরেই কিন্তু আল্লাহ পাক এবং চমৎকার একটা উদাহরণ দিয়েছে, যে উদাহরণটা আমাদের সবার জন্য খুব শিক্ষণীয়, কাযালিকা নুফাসসিরু আয়াত লাআল্লাহুম ইয়ারজিউন, আমরা এমনি করে মানুষের সামনে আমার আয়াতসমূহকে বিস্তারিত ব্যাখ্যা করে দিচ্ছি এই কারণে যাতে তারা ফিরে আসে শিরক ও কুফরি থেকে তৌহিদের দিকে ফিরে আসে, এক আল্লাহর রুহিয়াত এবং ইবাদতকে যেন তারা মেনে নেয়, সেজন্য আমরা এগুলো পুরনো কথা তাদের সামনে বলে দিলাম। অতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতানা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি জনগণের কাছে পিছনের দিনের সেই ব্যক্তিটির কথা বর্ণনা করে দাও যাকে আমরা দিয়েছিলাম বহু নিদর্শন, অর্থাৎ ইলম, বড় আলেম তাকে করেছিলাম, ফানসালাখা মিনহা, সেখান থেকে সে মর্যাদা থেকে সে সরে গেল, ফাতবাআহু শায়তান, শায়তান তার পিছু নিল, ফাকানা মিনাল গাওবিন, সে হয়ে গেল পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, আমরা চাইলে তার এই যে আয়াত সমূহ আমরা দান করেছি, এলেম হোক, ধন দৌলত হোক, ক্ষমতা হোক, যা আমরা তাকে দান করেছি এর মাধ্যমে আমরা ইচ্ছে করলে তাকে অনেক অনেক উচ্চ মর্যাদা নিয়ে আসতে পারতাম, ওয়ালাকিন্ন আখলাদা ইলাল আরদ, অতবা হাওয়াহু, কিন্তু সে মাটিতে নেমে গেল, এবং তার খায়েশাতে নফসানের অনুসারী হয়ে গেল। ফামাসালহু কামাসালিল কালব, দুনিয়াদার এই ব্যক্তিদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। ইন তাহামিল আলাইহি আলহাস, যাকে তুমি প্ররোচিত করো, ধাক্কা মারো, গালি দাও, তথাপি ও জিভ বের করে হাসফাস করে। অতাত্রকুহু আলহাস, যদি ওকে তুমি কিছুই না বলো, ও বসে বসে জিভ লম্ব করে হাসফাস করবে। ذلك مثل القوم الذين كذبوا بآياتنا, এই উদাহরণটি হলো ওইসব লোকদের জন্য যারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে। ফাকসুসিল কাসাসা, তুমি তাদের কাছে এই গল্পগুলো করো, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন ওরা চিন্তা গবেষণা করে। এই কিসসা কিন্তু আল্লাহ পাক এখন বলেন, কিসসাটা এসেছে তাফসীর গ্রন্থসমূহের মধ্যে। এ মূলত বনু ইসরায়েলের ঘটনা এটা। হযরত মূসা আলাইহিস সালাম যখন তার কওমকে নিয়ে, ফেরাউন তো ডুবে মরল, এরপর উনি বেরিয়ে এলেন মুক্তি পাওয়ার পরে। ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, শামের উদ্দেশ্যে, এখন তো ফিলিস্তিন বলা হচ্ছে। তো শামে নিকটবর্তী আসার পরে মূসা হুকুম দিলেন, তোমরা জিহাদের জন্য প্রস্তুত হও, যেহেতু এখন ফিলিস্তিনের উপরে আমালেকা সম্প্রদায় দখল করে বসে আছে, ওদের বিরুদ্ধে তোমাদের জিহাদে যেতে হবে, এবং তোমরা জিহাদে বের হলে অবশ্যই তোমরা বিজয়ী হবে, আল্লাহ পাক আমার সঙ্গে ওয়াদা করেছে। ওরা বিশ্বাস করল না, বলে এই বিশাল সাম্রাজ্যের সঙ্গে লড়াই করে আমরা মরবো নাকি, আত্মহত্যা করবো, বিশ্বাস করেন। ফলে আল্লাহ পাক তাদের উপরে গজব নাজিল করলেন, 40 বছর তারা সীমানাহীন কারাগারে আটকে থাকলো, যাকে তিহ প্রান্তর বলা হয়, এখন যেন সিরিয়ার মধ্যে পড়েছে। প্রতিদিন সকালে ওরা ঘোড়ায় উঠে যাত্রা করত মিশরের দিক দিয়ে, যেখান থেকে ওরা এসেছিল, সারাদিন ঘুরে ঘুরে আবার সেখানে আসত। আল্লাহ পাক এমন অদৃশ্য প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যে ওই বলা হয়তো 10 বর্গ কিলোমিটার, ওর উপরে কোথাও যেতে পারত না, সারাদিন ঘুরে ঘুরে ওখানে থাকত। এমনি করে 40 বছর তাদের ঘুরতে হয়েছে। এর মধ্যে মূসা আলাইহিসসালাম মারা গেলেন, তার ভাই হারুন আলাইহিসসালাম মারা গেলেন, না খেয়ে মরে মূসা শেষকালে দোয়া করল আল্লাহ কাছে, আল্লাহ সব মরে যাবে, সব গাছ নেই, পালা নেই, কিছু নেই, প্রচণ্ড রোদ। আল্লাহ পাক দয়া করলেন, ওয়াজাল্লাল্লাহু আলাইহিম গামাম ওয়াজাল্লাল্লাহু মান্না ওয়াসসালওয়া, আল্লাহ তাদের উপরে মেঘের ছায়া দান করলেন এবং তাদের উপরে আসমান থেকে মান্না সালওয়া নাজিল করলেন। তারা ওই খেয়ে খেয়ে বেঁচে থাকলো, কিন্তু আল্লাহর হুকুম মানেনি। যে আল্লাহ বললো জিহাদ করো, জিহাদে যাবো না, ঘরে বসে আরামসে খাবো, কষ্ট করতে রাজি নেই। 40 বছর ভোগান্তি হওয়ার পরে সেই জিহাদ করতেই হল। মূসার ভাগিনা ইউসা বিন নূনের নেতৃত্বে ওরা জিহাদে বের হল। বের হলেই কিন্তু জিতে যাবে, আল্লাহ আগে ওয়াদা করছে, তোমরা খালি বের হও না কেন, তো বের হওয়ারই সাহস নাই। সে জিহাদই করল, অবশেষে তার বিজয়ী হল, বাতুল মুকাদ্দাস দখল করল। এই হল সংক্ষিপ্ত ইতিহাস। এই যে কেন জিহাদ তারা করেনি, কারণ হলো এই যেটা আল্লাহ পাক একটু আগে শুনালেন, যে আমি তাকে বহু ইলম দিছিলাম, এটা নাম এসেছে তাফসীরুল কিতাবে, বল আম বহুরা, বনু ইসরাঈলে অত আলেম নাকি হয়নি, সে যা দোয়া করত আল্লাহ তাকে কবুল করতেন। তো বনু ইসরাঈলে তো আসলে প্রচণ্ড দুষ্ট লোকেরা, এরা ইহুদ নাসারারা জাত দুষ্মস, এরা দেখলো যে কিভাবে কি করা যায়, ওই আমালেকার সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করতে পারা যাবে না, কি করতে হবে, তখন বুদ্ধি শিখাই দিয়েছিল এই মাওলানা সাহেব, তোমরা তো পারবে না, তবে আমি মূসার বিরুদ্ধে দোয়া করতে পারবো না, কারণ ও আল্লাহ নবী, ওনার বিরুদ্ধে দোয়া করলে উল্টা অ্যাকশন হবে। প্রথম দিন রাজি হয়নি, পরের দিন রাজি হয়নি, পরের দিন ওর বহু সোনা রূপা নিয়ে হাদিয়া দোহবা নিয়ে ভর্তি বাড়ি চলে গেছে নেতারা সব। তো বউ বলল, দেখেন এত হাদিয়া তোফা নিয়ে এসে লোকগুলো বারবার আসতেছে নেতা আমাদের, তা আপনি ফিরিয়ে দেবেন, আপনি দোয়া করেন, আল্লাহ কবুল না করে না করল, যুক্তি তো ভালোই, এদিকে লোভনীয় হাদিয়া তোহবার একেবারে রাশি পড়ে আছে সামনে, সোনা রূপা সারা জীবন যা ইনকাম করেনি তার বহুগুণ বেশি। এদিকে বউ বলছে একটু দোয়া করে দিন আল্লাহ কবুল করা মালিক, না করলে না করলো আপনার কি? যেমনি দোয়া করলো মুসার বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে জিপটা হয়ে গেল উল্টা, দোয়া হয়ে গেল নিজের বিরুদ্ধে। মুসার বিরুদ্ধে দোয়া করতে গিয়ে দোয়াটা নিজের বিরুদ্ধে চলে আসছে। এখনো বললো বাবা আমি আর দোয়া করবো না, আমার অবস্থা খারাপ, আমার বিরুদ্ধে দোয়া না হয়ে গেছে, আমি তো যে কোনো সময় গজবে ধ্বংসে যাবো, সোনার বিরুদ্ধে করবো কি, আমি তো মরে যাচ্ছি। তো দেখো আপনাকে তো এত কিছু দিলাম, তার বিনিময়ে আমাদের কিছু একটা বুদ্ধি শিখাই দেন। তাহলে বুদ্ধি হলে একটাই, তোমরা এখন যদি বাঁচতে চাও মুসার এই কমের হাত থেকে, তাহলে সুন্দরী মেয়েগুলো সব পাঠাও। পাঠিয়ে মুসার দলে যে সমস্ত নেতারা আছে নেতাদের বাড়িতে পাঠাও, নেতারা যেভাবে খুশি ওদেরকে ভোগ করুক, জেনা ব্যবচার ছড়িয়ে পড়ুক, আল্লাহর গজব নাজিল হবে, তাতে ধ্বংস হয়ে যাবে, ওই দোয়া করে কিচ্ছু হবে না। বুদ্ধি শিখে দিয়ে গেল, এই বুদ্ধিতে তাই করা হলো। মুসার কওমের নেতৃবৃন্দ যারা ছিল সবগুলো সুন্দরী নারীর লোভে পড়ে গেল, আল্লাহর গজব ওখানে নাজিল হয়ে গেল, একে দিনে 70,000 খতম আল্লাহর পক্ষ থেকে এমন গজব আসলো। এখন আপনারা তাকে এইডস বলছেন, কিসব নাম টাম দিচ্ছেন না, সে যুগে এগুলো হয়েছিল, সমস্ত নেতা শেষ, যত বদমাশ ছিল। এই এই কাহিনীটা আল্লাহ পাক বল ফাকসুসিল কাসাসা, হে নবী তুমি লোকদের কাছে গল্পটা করে দাও, গল্পটা কি তা আল্লাহ বলেন এখানে। সে সংক্ষেপে যেটা বললাম এটাই, এটা বলার পরে আল্লাহ পাক শেষে যে বলছেন, দেখো ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। দেখো হে মানুষ, আমরা জাহান্নামের জন্য বহু মানুষ সৃষ্টি করেছি, তাদেরকে আমরা অন্তর দিয়েছি কিন্তু ওরা বুঝে না, তাদেরকে চোখ দিয়েছি কিন্তু দেখে না, ওদেরকে কান দিয়েছি কিন্তু শোনে না, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো বরং তার চাইতে নিকৃষ্ট। উলায়কে গাফেলুন, এরা হলো উদাসীন, যাই বলো ওরা শুনবে না। এই যে পুরো ইতিহাসটা মানুষের জন্মের সূচনা থেকে পরিণতি পর্যন্ত, এই বিস্তৃত ইতিহাস মাত্র কয়েকটি আয়াত আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরেছেন। এর মধ্যে শিক্ষণীয় বিষয় এই যে আমাদেরকে উদাসীন হলে আমাদেরই ক্ষতি হবে। ওদিন যে ওয়াদা করে এসছে ওয়াদাটা মনে রাখতে হবে, এই ওয়াদার বিপরীত করলে নিজেকে ঠকতে হবে। আর আল্লাহ মিথ্যা কথা বলেন না, যেটা উনি বলেছেন ওটা সত্য। সেদিন আমরা সবাই আল্লাহর সামনে হাজির ছিলাম, কোনো যুক্তি দিয়ে খণ্ডন করা যাবে না, ছোট্ট একটা মশার মধ্যে যা কিছু আছে, তার দেহে রক্ত আছে, বীর্য আছে, গোস্ত আছে, হাড্ডি আছে, চোখ আছে, কান আছে, বোধ শক্তি আছে, আছে না? ছোট্ট একটা মশা তো, ওটুকু মশার দেহে আল্লাহ যদি এত দেহ যন্ত্র ফিট করতে পারে, ঠিক ওইরকম মশার মতোই যে একটা মানুষ যদি আল্লাহ বানিয়ে ওরকম ফিট করে দেয় তো সমস্যা আছে? কোনো ব্যাপারই না। হাদিসে এসে পিপিলিকার মতো আমাদের বুঝানোর জন্য, আসলে যে কেমন আল্লাহ ভালো জানে, গাইবি খবর। আজকাল অনুপরমাণুর যে বিষয়গুলো আমাদের সামনে আসতেছে তাতে দেখা যায় ছোট্ট, যত ছোট তত শক্তিশালী, অণু থেকে হয়েছে আর পরমাণু, আর সেখান থেকে যে বিশাল শক্তিশালী বোমা তৈরি হচ্ছে, সারা পৃথিবীর চোখের পলাকে শেষ করে দিতে পারে। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে ওয়াদা নিয়েছেন, ওয়াদা যেন ভুলে না যায়, আর এটা মনে করে দেওয়ার দায়িত্ব তাঁর। তিনি দিয়েছেন কোরআনের মধ্যে দায়িত্ব খতিবদের, তারা দিচ্ছেন আপনাদের সামনে তুলে ধরে, যেন পিছনের কথা ভুলে না যায়। তবে কি, এটাও সাবধান করে দিয়েছেন, অধিকাংশ লোকই উদাসীন। আল্লাহ পাক বান্দাকে জান্নাতে নিয়ে যেতে চান। প্রশ্ন হতে পারে, আল্লাহ তো বলছেন আমি জাহান্নামের জন্য বহু মানুষ সৃষ্টি করেছি, এই সাহাবায়েকরা এই প্রশ্ন করেছিল। একদিন আল্লাহ রসুল দুই হাতে দুটা খাতা নিয়ে হাজির হলেন, দিয়ে বলেন দেখো আমার এই ডান হাতের এই খাতার মধ্যে সমস্ত জান্নাতি লোকদের তালিকা আছে, আর বাম হাতের এই খাতার মধ্যে জাহান্নামীদের তালিকা আছে। জাফাল কলম, কলম শুকিয়ে গেছে, পুনরায় লেখা হবে না, বলে খাতা ছুড়ি ফেলে দিলেন। তো সাহাবায়ে বললেন যে হে আল্লাহ রসুল, যদি আল্লাহ পাক সব লিখিয়ে রেখে থাকেন তো আমাদের তো আমল করা কি দরকার, যে যে ভাগের আছে সে তো সেখানেই যান। আল্লাহ রসুল জবাব যে দিয়েছিলেন সেটা আমাদের সবারই জানা প্রয়োজন। বলেছিলেন দেখো তকদিরের খবর আল্লাহর হাতে, লাহু মাকাদির সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত অদৃশ্য মাফাতিউল গায়েব, গায়েবের চাবিকাঠি আল্লাহর হাতে, কারোর এটা জানার অধিকার নাই। আমরা কে কোন খাতার মধ্যে আসি আমরা কেউ জানি না, তো আমাদের যে দায়িত্ব এই ওলাইকেন সাধ্য দিব কারে, তোমার সাধ্যমতো সৎকর্ম করে যাবে এবং সবসময় মধ্যপন্থী হবে, শৈথিল্যবাদীও নয় অর্থাৎ উদাসীন হবে না, চরমপন্থীও নয়, পান থেকে চুন খসলে কাফের হয়ে গেল গলা কাটো এটা চলবে না, আবার কিছুই করবো না জান্নাত অবশ্যই যাব এই ধারণাও কখনো করবে না, আমাদের দায়িত্ব কাজ করে যাওয়া। শেষে আল্লাহ রাসূল বললেন দেখো আমি আল্লাহর কসম করে বলছি তোমাদের আমল তোমাদেরকে জান্নাতে নেবে না, এমনকি আমাকেও না, যদিন আল্লাহ পাক আমার উপর বিশেষ রহমত করেন। সাহাবায়ে কেরাম বললেন কেমন কথা হলো, আপনি শেষ নবী, আপনার আগে পিছনে সমস্ত গুনাহ মাফ, আপনিও জান্নাত যাবেন কি নিশ্চয়তা নাই? তো নাই, এটা আল্লাহর ইচ্ছা, আমার আমল আমাকে জান্নাতে নেবে না যদি আল্লাহর রহমত না থাকে। অতএব তোমার সাবধান, আল্লাহর রহমত তলাশের জন্য সাধ্যমতো চেষ্টা করে যাও, এরপরে তকদিরে যা আসছে সেটা তো হবেই। অন্য হাতে যে আসছে, একটা মানুষ সারা জীবন জান্নাতে আমল করল, শেষ মুহূর্তে গিয়ে এমন কাজ করল সে জাহান্নামের অধিকারী হয়ে গেল। ওয়াইন্নাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমল দেখেই তার ব্যাপারে সিদ্ধান্ত হবে। অতএব তোমাদের শেষ আমল জানো এমন না হয় যে তোমাকে জাহান্নামে যেতে হয়, অতএব বান্দা সাবধান। এগুলি হল এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রসুল আমাদেরকে বলে দিয়েছেন, এগুলো সবই মিশকাতে প্রথম দিকে আনা হয়েছে। এরপরে আপনি যখন দুনিয়া চলবেন কিভাবে, সেখানে আল্লাহ পাক দূরে পথ বলে দিয়েছেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমরা তোমাদের সামনে রাস্তা বলে দিয়েছি, এই দুটো রাস্তা তোমার সামনে, হাদাইনাহু নাজদাইন, দুটো পথ বলে দিয়েছি, এক্ষণে তুমি যে কোনো একটা পথ বেছে নিতে পারো, তুমি শাকের হতে পারো অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো, ওয়া ইম্মা কাফুরা, অথবা অকৃতজ্ঞ বান্দাদের মধ্যে তুমি হতে পারো, এটাই ইচ্ছার স্বাধীনতা তোমাকে দেওয়া হয়েছে। যেমনি নাচা তেমনি নাচে পুতুলের কি দোষ, এই গান গিয়ে আল্লাহর কাছে পাত্তা পাওয়া যাবে না, তোমাকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়ে দিয়েছেন, তুমি ইচ্ছা করলে ভালো মন্দ যে কোনো একটা তুমি বাছাই করে নিতে পারো, কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে এটা আল্লাহর ইচ্ছা, কেউ কিচ্ছু বলার নেই। আপনার হাদিস জানেন, এর আগে শুনছেন 99টা মানুষকে খুন করার পরও সে ব্যক্তি জান্নাতে গেলে কিভাবে, তাকে আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু অন্যায় করতে করতে করতে শেষ মুহূর্তে চলে এসে তার ভেতরে অনুভূতি সৃষ্টি হয়েছে, সে এখন তবকের ফিরে আসতে চায়। আর এই জন্য অন্য হাদিসে এসছে, কুল্ল বনি আদম খাতওয়াহুম ওয়া খায়রুল খাতওয়াইনা আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর শ্রেষ্ঠ ভুলকারী সেই যে শ্রেষ্ঠ তবকারী। এই জন্য আল্লাহ রসুল প্রতিদিন 100 বারকে তওবা পড়তেন, তার তো কোনো গুনাখাতা ছিল না, তাই তিনি তওবা পড়তেন 100 বার, আমার তো সারাদিনে 1 বার পড়ি না। আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটি আল্লাহ রসুল দৈনিক প্রায় 100 বারকে পড়তেন। বান্দা ভুল করবে আর বারবার তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ যদি রহম করেন দয়া করেন ইনশাআল্লাহ তিনি আপনার তকদিরে পাল্টাই দিতে পারেন, জাহান্নাম মধ্যে ছিল ওকে পাল্টে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম, সবই তার হাতে। সেজন্য যে আয়াতগুলো সুরে আরাফে 132-133 থেকে 79 পর্যন্ত এসেছে, এই সবগুলো আমাদের জীবনে একটা অত্যন্ত শিক্ষণীয় বিষয়। বড় বিদ্বান, বড় দাতা, বড় শহীদ আমাদের কাছে হতে পারে, আল্লাহর কাছে কে আল্লাহ ভালো জানে। কিয়ামতের দিন প্রথম যে হিসাব হবে, এক নম্বর তো আলেমদের হিসাব হবে, তারপরে শহীদদের, তারপরে দানশীল ব্যক্তিদের। কারণ এই তিনজন ব্যক্তির প্রতি দুনিয়ার মানুষ বেশি কৃতজ্ঞ থাকে। আল্লাহ বলেন, তুমি কেন এলেম শিখেছিলে? তোমার দিনের প্রচার প্রসারের জন্য এলেম শিখেছিলাম। না, তোমার মনে খবর আমি জানি তুমি এই জন্য এলেম শিখেছিলে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, তোমার নামে বহু লকব দিবে, এই বড়াই করার জন্য তুমি এলেম শিখেছিলে, যাও জাহান্নামে। কিভাবে নেবে? সবার সামনে পা ধরে উল্টা করে নাক মুখ মাটিতে শেষ রাতে তাকে জাহান্নামে ছুড়ে ফেলে দেওয়া হবে, যেভাবে কুকুর মরলে ঠ্যাং ধরে আমরা ফেলে দিই, এই নিকৃষ্ট অবস্থা তাকে ফেলে দেওয়া হবে। দুনিয়া মানুষ আশ্চর্য দেখবে, এই লোকটাকে আমরা পৃথিবীতে এত সম্মান করতাম, এ কি অবস্থা? এরপরে ডাকাবে শহীদদেরকে, কি গো তুমি কি জন্য শহীদ হয়েছ? তোমার দিনকে দুনিয়াতে বিজয়ী করার জন্য শহীদ হয়েছিলাম। না, লোক তোমাকে বলবে আনতা সোজা বড় বীর, তোমার লকব হবে, সরকার তোমাকে পুরস্কার দেবে, উপাধি দেবে, এই জন্য তো এটা হয়েছিল, তোমাকে আমি চিনে যাও। এই বাস্তব উদাহরণ আল্লাহ নবী জামানা দেখছে। আমরা ওহদের যুদ্ধে মুসলিম পক্ষে কুজমান যুদ্ধ করলেন, 8 জনকে তিনি মেরে দিলেন, এত দুর্ধর্ষ একজন যোদ্ধা। অথচ জখম হয়ে যখন মদিনাতে তাকে নিয়ে যাওয়া হলো, তা লোকেরা বলছে, এই তুমি যে দারুণ বীরত্ব দেখালে, ব্যাপার কি? আমি তো আমার বংশের গৌরব রক্ষা করার জন্য যুদ্ধ করেছি, এমনি নাকি? আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, কি হে আল্লাহ রসুল, ও কি জান্নাত পাবে? তো না, তো ও তো আল্লাহর জন্য যুদ্ধ করেনি, ও তোর বংশের গৌরব রক্ষার জন্য যুদ্ধ করেছে, তো জাহান্নামী হয়ে যাবে। চিন্তা করুন, শুধু নিয়তের কারণে ওমর ফারুক একজন খুতবা দিচ্ছেন, খুতবা তিনি বলছেন, দেখো তোমরা বলে থাকো যুদ্ধে কেউ মারা গেলেই বলে থাকো ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, অমুক ব্যক্তির শহীদ, অমুক ব্যক্তির শহীদ, অমুক ব্যক্তির শহীদ। লা তাকুলু হাকাযা, খবরদার এরকম কথা তোমরা বলো না। বল কুলু কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কুতিলা ফী সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ। বরং তোরা অনুরূপ ভাবে বলো, যেভাবে আল্লাহ রসুল বলতেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হল আও মাতা অথবা মৃত্যুবরণ করল, সেই ব্যক্তি মাত্র শহীদ। কে আল্লাহর রাস্তায় মারা গেল, কে আল্লাহর রাস্তায় নিহত হল, এ মনের খবর স্রেফ আল্লাহ জানে। অর্থাৎ তোমরা নিজেরা ডিগ্রি দিতে যেও না। এজন্য সালাফদের কিছু ঘটনা আমাদের সামনে আসা ভালো। একজন দলের বিচারক কাজী, তিনি স্বপ্ন দেখছেন, আন্তা কাজী ও আনা কাজী, তুমি একজন বিচারক, আমি একজন বিচারক। একজন ব্যক্তি তাকে এসে স্বপ্নের মধ্যে বলছেন, এইটা শুনি ধড়ফড়কে ঘুম থেকে উঠে গেছে, কি ব্যাপার, আমি এর স্বপ্ন কেন দেখলাম? নিশ্চয়ই আমার বিচারে কোনো ত্রুটি হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ পাক আমাকে ঘুমের অবস্থায় সাবধান করেছেন। পরদিন গিয়ে জাস্টিসের পদ থেকে পদত্যাগ করে চলে এসে সাধারণ মানুষের মতো দিন, আমি আর বিচারকের চেয়ারে আর বসবো না, আল্লাহ বিচারক, আমিও বিচারক, আল্লাহ তো নিঃসন্দেহে সূক্ষ্ম এবং ন্যায় বিচারক, তা আমার বিচার যদি ভুল হয়ে যায় আর আমার একটা অবিচারের কারণে একটা মানুষ যদি কষ্ট পায়, কেয়ামতের মাঠে ওই মজলুম ব্যক্তি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সুপারিশ করবে, আমি এই কষ্ট সহ্য করতে পারব না। এমনকি কাজীউল কুজাত, বিচারকদের উপরে বড় বিচারক, যাকে আমরা এখন যাকে চিফ জাস্টিস বলি, এই পদ পর্যন্ত কেউ বলতেন না মুখ দিয়ে, না, ওই পোস্টে গেলেও তারা বলতেন না যে আমরা কাজীউল কুজাত। তাদের মধ্যে এই তাকওয়া অপরাধকারী ছিল বলেই তারা পৃথিবীতে নাম করে গেছে। কাজী সুরায় আবুবকর খলিফা আবুবকরের যুগ থেকে শুরু করে মুয়াবিয়া যুগ পর্যন্ত, এমনকি ইয়াজিদের যুগেও নেই, একটানা বিচারক ছিলেন, এত সুনামগ্রস্ত বিচারপতি ছিলেন, কাউকে তোয়াক্কা করতেন না। তার এজলাসে খলিফা আলী পর্যন্ত দাঁড়িয়েছে সাধারণ আসামির মতো, তার জন্য আলাদা সম্মান উনি দেখান নাই। সে এত নাম করা বিচারক হওয়া সত্ত্বেও কখনো কাজিউল কোজাত তিনি লকব নিতেন না। আধুনিক যুগে সৌদি বাদশাকে ধন্যবাদ দিতে হয়, জেলালুদ্দিন মালিক আগে বলতেন, এখন বাদ দিয়ে খাদেমুল হারামেনের শরীফেন বলে, দুই হারামের খাদেম, এটা অত্যন্ত প্রশংসনীয় একটি লকব। যে আমরা খাদেম হতে চাই, শাসক হতে চাই না। এই যে অহংকার শূন্যতা, এমনকি আরো শুনলেন উমর বিন আব্দুল আজিজ, যাকে বলা হয় মুজাদ্দিদ আউয়াল, প্রথম যুগ সংস্কারক খলিফা, অনেকে তাকে দ্বিতীয় উমর বলে থাকেন, তার সুশাসনে মানুষকে প্রশংসা করত। তাকে কথাটা তার কানে আসলো, কানে আসলে লিখিত ফরমান জারি করে দিলেন সমস্ত রাষ্ট্রে, ইসলামী খেলাফত এরিয়া যেখানে যেখানে আছে, খবরদার তোমরা কেউ আমাকে প্রশংসা করবে না, প্রশংসা করো সিরেফ আল্লাহর, যিনি আমাকে সুশাসনের তৌফিক দান করেছেন, আমার কোনো ক্ষমতা নাই। দেখছেন অবস্থা। তার সম্পর্কে একটা ঘটনা খুব প্রসিদ্ধ আছে। এই একদিন জনৈকা বিধবা মহিলা এসে বলছে, হে খলিফা, স্বামীহীন বিধবা আমি, উপার্জনের কেউ নাই, ছোট ছোট চারটা মেয়ে নিয়ে কোনো কষ্টে আছি, আমার জন্য রাষ্ট্রীয় ভাতা নির্ধারণ করে দিন। তিনি দুটি মেয়ের জন্য ভাতা নির্ধারণ করলেন, করলে ওই মহিলাটি আলহামদুলিল্লাহ বলল। এতে উনি খুশি হয়ে তৃতীয় মেয়েটির জন্য আবার ভাতা নির্ধারণ করলেন। এবার তিনি খলিফার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন। খলিফা বললেন, চতুর্থ তোমার দুটা মেয়েকে দিয়েছে তুমি আলহামদুলিল্লাহ বলেছ বলে, তৃতীয় মেয়েটা তুমি আমার শুকরিয়া আদায় করেছো, তোমাকে আর আমি দেবো না। ওই তিনটা মেয়ের যে ভাতা দিলাম ওইটা দিয়ে চতুর্থ মেয়েটিকে তোমার মানুষ করবা, যদি তুমি আবার আলহামদুলিল্লাহ পড়তে তাহলে তোমাকে আরো দুটা দিতাম। আমার কিচ্ছু ক্ষমতা নেই, আমি খলিফা হচ্ছে আল্লাহর নির্দেশে, আমার হাতে আল্লাহ মাল পাঠিয়েছে, এটা তাঁরই অনুগ্রহ। আমি যে তোমাকে দিচ্ছি, এটা আমি দিচ্ছি না, আল্লাহর পক্ষ থেকে আমি দিচ্ছি, অর্থাৎ প্রশংসা পাওয়ার মালিকানা আল্লাহর হাতে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে তাকওয়া কোথায়? সামান্য একটু ক্ষমতা পেলে আমরা একবারে না জানি কি হয়ে গেল। এলেম আল্লাহর দান, ক্ষমতা আল্লাহর দান, নেতৃত্ব আল্লাহর দেওয়া জিনিস, সব পরীক্ষার জন্য। এই পরীক্ষা মনে করলেই কিন্তু খুবই সহজ, আর এটাকে আমার অধিকার যদি মনে করি খুবই কঠিন হয়ে যাবে জীবন। সাহাবায়ে কেরাম সালাফে সালেহীনের জীবনী পড়লে অনেক কিছু শিক্ষণীয় বিষয় চলে আসে আমাদের সামনে। সবচেয়ে বড় ক্ষতিকর হলো মানুষের ইমানের জন্য মালের লোভ আর মর্যাদার লোভ। এই দুটো বিষয়ের সম্পর্কে হাদিসের ভাষা হচ্ছে এই, রাখালবিহীন খোয়াড়ে আটকানো একদল ছাগলের উপরে ক্ষুধার্ত দুটি নেকড়ে বাঘ হামলা করলে যেভাবে ধ্বংস হয়, ছাগলগুলো বুকে চিরে টিরে খাইয়ে কুটিয়ে খত খাইতে পারে না, নষ্ট তো সবগুলি করে, আহত নিহত সবগুলো হয়, যত বড় না ক্ষতি করে তার চেয়ে বেশি ক্ষতি করে মানুষের ইমানের জন্য, দিনের জন্য, তার মালের লোভ আর মর্যাদার লোভ। আল হেরস ফিল মাল আল হেরস ফিল শরফ মা জিবানে জায়ান, ক্ষুধার্ত দুটি নেকড়ে বাঘ অত ক্ষতি করতে পারে না, যত না ক্ষতি করে এই দুটো লোভ যখন মানুষের মধ্যে ঢোকে, সম্পদের লোভ মর্যাদার লোভ। সম্পদের লোভের চাইতে বেশি ক্ষতি হলো মর্যাদার লোভই হওয়া। দেখেন আসলে অবস্থা, একটা মেম্বার একটা এমপি হতে মানুষ কি করে, পাগলের মতো। তো সম্পদের লোভে মানুষের সম্পদটাই পায়, কিন্তু মর্যাদার লোভ যখন মানুষের মধ্যে পেয়ে বসে, সে নিজের সমস্ত সম্পদ ওইটা পাওয়ার জন্য ব্যয় করে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে পত্রিকা আমরা দেখি নিজের সন্তানকে পর্যন্ত নিজের হাতে জবাবি দেয়, অন্যকে ফাঁসানোর জন্য, প্রতিদ্বন্দ্বীকে ফাঁসানোর জন্য, মামলার আসামি করার জন্য। আল্লাহ রাসূলের এই দৃষ্টান্ত বহু পূর্বেকার দৃষ্টান্ত, দুটো নেকড়ে বাঘের সঙ্গে তুলনা করেছেন উনি, সম্পদের মোহ এবং মর্যাদার মোহকে। এক বাস্তব জীবনে অত্যন্ত সত্যকর, আর এ থেকে বাঁচার জন্য সাহাবায়ে কেরাম, তাবেইনে আজাম, সালাফে সালেহীন সবসময় দূরে থাকতেন। তিনি নিজের পরিবার জন্য দোয়া করতেন, আল্লাহ মাজাল রিজকা আল মুহাম্মদ কুতান, এ আল্লাহ তুমি মোহাম্মদের পরিবারের জন্য অনুরূপ রিজিক দান করো যা তাদের প্রয়োজন মিটে যায়, অর্থাৎ পরিমিত আহার দান করো, এর বেশি যখন আপনি চাইবেন তখনই আপনি ওই ওই দলভুক্ত হয়ে যাবেন যারা সম্পদের জন্য নিজের সব কিছু খোয়ায়, প্রয়োজনে অতিরিক্ত চাওয়া নিষিদ্ধ, আপনার প্রয়োজনের ভাববেন শেষ নাই, আসলে প্রয়োজনের অর্থই আমরা বুঝতে পারি না। এই প্রয়োজন যখনই সীমা ছাড়িয়ে যাবে, লোভ যখন বেড়ে যাবে, তখন ধ্বংসের কিনারে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অধিক অধিক পর আকাঙ্ক্ষা তোমাদেরকে আল্লাহ থেকে উদাসীন করে দেয় যতক্ষণ না তোমরা কবরস্থানে চলে যাও। প্রয়োজনের অতিরিক্ত চাইলেই ওই ক্ষুধার্ত নেকড়ে বাঘের মতো কিন্তু আমরা হয়ে যাব। এজন্য আজকের বিশ্বের একবারে এই বছরের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের 99% মানুষের খাদ্য 1% মানুষে খাচ্ছে। আল্লাহ কেউ রুজি কিছু কম করেন নাই, যার যা প্রয়োজন সবই আল্লাহ দুনিয়া দিয়ে দিয়েছে, কিন্তু আধুনিক শোষণ অর্থনৈতিক ব্যবস্থার কারণে এই শোষণমূলক অর্থনীতি আজকে পৃথিবীর সমস্ত টাকা পয়সা নিয়ে যাচ্ছে, এক ভাগ লোকের পকেটে জমা হচ্ছে। আমেরিকারও ঠিক একই অবস্থা, ওয়াল স্ট্রিট যে আন্দোলন চলল প্রায় বছর দুয়েক ধরে, এখন তো ঠান্ডা হয়ে গেছে, তারাও বলেছিল আমেরিকানদের 99% অর্থ সম্পদ 1% পকেটে জমা হচ্ছে, এটা আমরা চাই না, চিৎকারই সারা। কারণ সে দেশে গণতন্ত্র দ্বিদলীয় গণতন্ত্র, দুই দলই হল বুর্জোয়া শোষকের দল, কে কাকে বলবে? ধনীরা কে চাইবে নিজের ধন আপনাকে দেওয়ার জন্য? কখনই দেবে না। ভোট আপনি তো তাদেরকে দিতে বাধ্য হবেন, ইচ্ছায় না দেন অনিচ্ছায় দিতেই হবে আপনাকে, বাস দিলেই তারা সুবিধা মতো লুটবে, গরিব চিরদিন এইভাবে শোষিত হতেই থাকবে। এই অর্থ ব্যবস্থা এটা আল্লাহর দেওয়া অর্থ ব্যবস্থা নয়, যার যা প্রয়োজন আল্লাহ সবই দুনিয়া দিয়ে দিয়েছেন। যদি আমরা যা পাই যদি অন্যকে দিয়ে দিতাম প্রয়োজন অতিরিক্ত, মানুষ কখনোই অর্থনৈতিকভাবে নির্যাতিত হতো না। এইখানে গিয়ে মানুষের লোভ মানুষকে সর্বনাশ করে দেয়। আপনার সংসারে 10 জন লোক বা 5 জন লোক বা 3 জন লোক খেতে কত টাকা লাগে? কিন্তু না, আপনি অত তুষ্ট নন, অত পাশেই আপনার একটা ভাই দেখেন, সে আপনার চেয়ে অনেক কম ইনকাম করে কিন্তু সে আপনার চেয়ে সুখী। এটা দুটো ক্ষতি, এই যে আপনি যত বেশি টাকা পয়সা মালিক হবেন তত বেশি আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আর দুনিয়াতেও আপনি শান্তিতে থাকতে পারবেন না, কারণ আপনি ভালো করে জানেন কিভাবে টাকাটা আপনি এনেছেন। যতই আপনি বুঝিয়ে দেন ইনকাম ট্যাক্স অফিসারকে আপনি ভালো করে জানেন, ফলে দুনিয়াতে আপনি ঘুম পড়তে পারবেন না, আত্মজ্ঞানীর আপনাকে সবসময় ভিতরে ভিতরে কুড়ি কুড়ি খাবে। আর যখন আপনি দান করবেন তখন কিন্তু দেখবেন মনটা তৃপ্তিতে ভরে যাবে, আমি আজকে কিছু দান করলাম, যেটা দান করছেন ওটাই আপনার, যেটা রেখে দিচ্ছেন ওটা আপনার নয়, ওটা অন্যের, তাই নাকি? বিল্ডিং করছেন, বাড়ি করছেন, ব্যাংকে টাকা জমাচ্ছেন, কার? একটু আপনার নয়, যেটা আপনি দিলেন ওটাই আপনার, যেটা নিলেন রাখলেন ওটা আপনার। এই চিন্তাটা যদি মুসলমানদের মধ্যে এসে যেত তাহলে মুসলিম কান্ট্রিতে কশ্চিন কালো ধনী গরিবের ব্যবধান থাকবে না। আমাদের চিন্তাটা একটু ঘোরাতে হবে। ঠিক অমনি করে সম্মান নেতৃত্ব কর্তৃত্বের বিষয়টা অনুরূপ, এজন্য আল্লাহ পাক কিছু মানুষকে সৃষ্টি করেন সমাজ পরিচালনার জন্য, যারা কঠোর হন তারা দরদীয় হন। অত আলীকে জিজ্ঞেস করা হচ্ছে যে আমির যারা হবে তারা তো ফেরেশতা সব লোক হবে, তা আল্লাহ বিধান অন্য কোন বিধান মানতে পারবে না। তো হে আলী আপনি বলুন, দুষ্ট লোক যেমন খলিফা হবে আমরা কি তার আনুগত্য করব? আলী বললেন অবশ্যই আনুগত্য করবে। প্রশ্নকারী বলছে কেন করব? তো দুষ্ট লোক। আলী বললেন হ্যাঁ দুষ্ট লোক বটে কিন্তু সে তোর উপকারও করে। কি করে? তুমি যে হজ করবে, হজের ব্যবস্থাপনা বিশাল ব্যাপার, তুমি পারবে? ওটা ওই দুষ্ট আমিরই করে দেয়। তোমার এই সমাজ পরিচালনার জন্য যা যা দরকার সব তো উনি করে। তোমার দ্বারা বহু দুষ্ট লোককে সাইজ করে, পিটিয়ে সোজা করে, উনি করে। যদি সোর বাটপাগুলো উনি পিটিয়ে ঠিক করে না রাখত, তো তুমি তো ঘুমিয়ে পড়তে পারছে না, এগুলো তুমি পারবা? অতএব তার দ্বারা আল্লাহ শুধু খারাপ কাজই করিয়ে নেয় না, তার দ্বারা আল্লাহ বহুত ভালো কাজও করিয়ে নেয়। অতএব রাষ্ট্র ক্ষমতা যেই থাক না কেন, তার প্রতি তোমার অনুগত থাকবে। লাবুদ্দা বিন ইমারতিন দিররাতান কানাত আও ফাজিরাতান, অবশ্যই শাসকের ওই চেয়ারে ভালো মানুষও আসতে পারে, মন্দ মানুষও আসতে পারে, যেই আসুক না কেন আল্লাহবাক তাকে দিয়ে শুধু মন্দ কাজই করে না, ভালো কাজও করিয়ে নেয়। এই বলা পরে লোকটা তো ঠান্ডা হলো। তা তো ঠিক, এই যে হজের ব্যবস্থাপনা বিশাল ব্যাপার না, সৌদি আরবে যাচ্ছি আমরা, কে আমরা পারতাম নাকি? আমার তো খালি গালে দিয়ে সারা, আরে বাচ্চা খুবই খারাপ করলো গো, আরে বাবা তুই ভালো করার ক্ষমতা তোমার আছে? অত একটা লোক খালি খারাপই করে না, ভালো কাজও করে। অত ভালোটাতে খেয়াল করো, আর যাতে খারাপ না করার জন্য আল্লাহকে দোয়া করো। আল্লাহ অন্তর ঘুরানো মালিক, তোমার কোনো ক্ষমতা নাই। সেই যুগে বসে আলী কারামুল্লাহ যখন নিজে কিন্তু একজন নিহত ব্যক্তি, এত চমৎকার করে ব্যাখ্যা দিলেন, কিন্তু ব্যাখ্যা পছন্দ হয়নি সেলিবিলের, তারা বেরিয়ে চলে গেল, তারা হলো খারেজি জঙ্গিবাদী। এমনি করে একদিন আল্লাহ রসুল হাঁটছেন, আব্দুর রহমান সমরা ঘাড়ে হাত দেবো, যে আব্দুর রহমান সমরা লাল ইমারা, তুই নেতৃত্ব চেয়েও না, কারণ নেতৃত্ব চেয়ে যদি তুমি পাও তাহলে ওই নেতৃত্বের কাছেই তোমাকে সমর্পণ করা হবে, আর যদি তুমি না চেয়ে মানুষ তোমাকে তোমার ঘাড়ের জোরকে চাপিয়ে দেয় তাহলে তুমি ওয়াইন তালে ইহা তুমি সাহায্য প্রাপ্ত হবে, খবরদার নেতৃত্ব চেয়ে নেব না। ঠিক এমনি করে একদিন আবুজার গফারি, সবাই তার নাম জানে অত্যন্ত সাধু সাহাবি, সুদের কথা বলি, টাকা পয়সা পাঁচটা রাখলে বলে ওটা সঞ্চয় হবে, হবে না। আবুজার গফারি গায়ে হাত দেয়, আবুজার গফারি তুমি দুইজন লোকের উপরেও যেন খবদার আমির হয়ে না, কারণ তুমি খুব আন্তা জাইফ, তুমি দুর্বল মানুষ, দুর্বল মানুষ যে কখনো এমারত হয় না। এক একজন সাহাবিক আল্লাহ এক একবার উপদেশ দিয়ে গেছেন। অথচ দেখেন ওমরের বেলায় বসে আছেন, একদিন আল্লাহ নবী বসে আছেন ঈদের দিন মসজিদ খাইফের ওখানে হজের সময়, কিছু মেয়ে গান গাচ্ছে, ওই যে আপনার ওই দফ বাজে দফ দিয়ে, আল্লাহ নবী শুনছেন, আয়েশা শুনছে। ঠিক সেই সময় আবু বকর গেছে, আবু বকরকে ধমক দিয়ে পাঠিয়ে দেয় ঠান্ডা হও। কিছুক্ষণ পরে ওমর আসছে, ওই মেয়েগুলো মার দৌড়ি এলাকায় নাই, পর্দৌড় ধরে চলে গেছে। আল্লাহ নবী বলছে ওমর তোমাকে দেখলে শয়তান এমনি পালায়, আমি রসুল, আমার কাছে তো বাজির সব বসে আছে, আমার গান শোনাচ্ছে, আবু বকর শুনলো, আর এখন তোমাকে দেখছি বলা লেখা তোমার দেখি পালাইছে, তো তোমার দেখলে শয়তান থাকে না। আবু বকর যখন ওমরকে খলিফা নির্বাচন করার জন্য ওসিয়াত করলেন, তো সাহাবিরা ওই কথাটা বলছিল, হে আবু বকর, ওমর নিঃসন্দেহে হকপন্থী লোক কিন্তু অত্যন্ত কঠোর, আমার তো একটু নরম লোক হলে ভালো হইতো। তা আবু বকর বলছে কঠোর লোকই দরকার বাবা, শুধু নরমদের কাজ হয় না, ইমারতের পোস্টে কঠোর লোকই লাগে, তুমি চুরি করো তোমাকে হাত দুলেবে তো পিঠে লাগাবে না, অত আদর করলে হবে না, তুই বদমাশি করবা, তোমার খাতির করবে নাকি? দেখেন কাকে কিভাবে আল্লাহ রসুল কাকে কোন কাজে লাগাচ্ছেন, কিভাবে মানুষের মেজাজ বুঝে এক একজনকে এক জায়গায় সেট করতে হয়। এটা এই মেজাজগুলো তো আল্লাহ তৈরি করে দিয়েছে, তাই না? মানুষকে নিজে নিজে মেজাজ তৈরি করতে পারে নাকি? প্রতিভাকে নিজে নিজে হয়, একটি বাবার পাঁচটা ছেলে, পাঁচটা কি একরকম প্রতিভাবান হয় না? তো এজন্যই বলছি, ওমর ইবনে আব্দুল আজিজের বক্তব্য বলছি, তোমরা যদি প্রশংসা করো খবরদার আমার প্রশংসা করো না, কইলে আল্লাহর প্রশংসা করো। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দোয়া করবেন আপনারা সবাই আল্লাহ পাক যেন আমাদের হাত দিয়ে, আপনাদের হাত দিয়ে সিরফ আল্লাহর কাছে যে কাজ কবুল হয় সেই কাজগুলি যেন আল্লাহ করিয়ে নেন। এমন কাজ যেন আল্লাহ না করা যেটা করলে শয়তান খুশি হয়, আল্লাহ না খুশ হয়, ওই কাজ আমরা করতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে সেই পিছনের দিনে জন্ম মুহূর্তে, জন্মের সূচনা লগ্নে, যেদিন আমরা সবাই আল্লাহকে স্বীকৃতি দিয়ে বলেছিলাম আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই সাথে বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু, এই বিষয়টি যেন আমাকে ভুলে না যায়। আল্লাহ প্রশ্ন করছেন, তোমরা কি ভেবে নিয়েছো আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি খেলার ছলে, তোমরা কখনই আমার কাছে ফেরত আসবে না? আল্লাহ প্রশ্ন করছে, জবাব কি দেবেন? বলবেন না কবরই থাকবো, আল্লাহর কাছে যাবো না? বললে হবে? কোরআনের সর্বশেষ আয়াত ষষ্ঠ মধ্যে রাখবেন, সূরা বাকারা 281 নম্বর আয়াত, আত্তাকুয়া মান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা সবাই ফিরে যাবে আল্লাহর কাছে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওহুম লা ইউজলামুন, অথবা প্রত্যেকটা প্রাণী এই পৃথিবীতে যা কাজ সে করেছে কৃতকর্ম সময়ের যথাযথ পুরস্কার বা প্রতিফল সে পাবে। ওহুম লা ইউজলামুন, কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। এটি হল কোরআনের সর্বশেষ আয়াত, এটি সর্বশেষ বাণী বিশ্ব মানবতার কাছে কোরআনের। অতএব বান্দা সাবধান, আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কবর আমাদের শেষ ঠিকানা নয়, কবর তো আমাদের 3 নম্বর ঠিকানা। এরপরে তো কেয়ামত আসবে, সেরপর বিচার হবে, এগুলো আমরা পুরোপুরি বিশ্বাস করি। ইসলামী বিশ্বাসের 6টি ভিত্তির মধ্যে একটা ভিত্তি হচ্ছে আল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস করা, পরকালের উপরে বিশ্বাস করা। অতএব সূচনা লগ্নে আলাস্তু বিরব্বিকে মনে রাখতে হবে, এবং আমাদেরকে আবার ফিরে যেতে আল্লাহর কাছে ওই আলাস্তু বিরব্বিকে কৈফিয়ত যে দিতে হবে, এটা যেন সবসময় মাথায় থাকে। এটা মাথায় রেখে এই মৃত্যুর মিছিলের মধ্যে কে কখন হারিয়ে যাবো তো ঠিক নাই। এই সপ্তাহে তো আমাদের অত্যন্ত পরিচিত 2 জন লোক হারিয়ে গেলেন আলমদের মধ্যে, কে কখন আল্লাহ কাকে ডাক দেবে কোনো ঠিক নাই। মৃত্যুর প্রস্তুতি প্রতি মুহূর্তে গ্রহণ করুন, এবং প্রতি মুহূর্তে শোয়ার আগে নিজের হিসাবটা নিজে করবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ওমর ফারুকের বক্তব্য, হাসবু কমলা তো হাসবু, নিজের হিসাব আগে নাও, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে। আমাদের এই বিষয়গুলো মনে রাখা ভালো, সবাইকে ফিরে যেতে হবে। আমাদের খেলার ছলে আল্লাহ সৃষ্টি করেন নাই। বাংলাদেশে বিদেশি সংস্কৃতি যেগুলো এক কথা অপসংস্কৃতি, একটার পর একটা আসতেই আছে। আপনারা এই সঙ্গে তাহারিকের পর্নোগ্রাফির উপরে সম্বাদীয় দেখেছেন, এই পর্নোগ্রাফি হলো ল্যাংটা ছবির কারবার, এগুলো দিয়ে দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য বিদেশিরা সবসময় চেষ্টা করে যাচ্ছে। এক এক সময় এক একটা আসে, গত কয়েক বছর থেকে একটা নতুন ঢুকেছে, ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, এদিন আমাদের ছেলেমেয়েরা পরস্পর ভালোবাসা করবে। ভালোবাসা করা মানতে বুঝতেই পারছেন কি করবে, বাবারা সাবধান থাকেন ছেলেমেয়ে যেন ঘর থেকে বের না হয়। আমাদের সরকার এগুলো বাতিল করেন না, সরকার ইসলামী জলসার অনুমতি চাইলে বাতিল করে দেয়, আনন্দমেলা হাউজের অনুমতি চাইলে বাতিল করে না। কি চমৎকার, আমরা এগুলো খুবই খারাপ লাগে, ভ্যালেন্টাইন্স ডে বাতিল করে দেওয়া কি দরকার? তা না, ওই দিনকার যত পুলিশ র্যাব দিয়ে ঢাকা ভরে দেবে যেন ওর দুষ্টুমি না করে। আরে বাবা, দুষ্টুমি করার জন্য তো ভ্যালেন্টাইন্স ডে, ও ভালো করবে নাকি? রসগোল্লা খুলে রাখবা, এই মাসি বসিস না, হবে? র্যাবের কাজ হলে মাসি যেন না বসে, তো রসগোল্লা বন্ধ ঝামেলা চুকে যায়, তমাম রাত আর এর বদমাশি করবে, আর পুলিশ র্যাবগুলোকে খাটাই মারবে সরকার। কেন বাবার দরকারটা কি? ভ্যালেন্টাইন্স ডে কি ইসলামের কোনো বিধান? এটা কি বাংলাদেশের কোনো সংস্কৃতি? বাংলাদেশের নারী পুরুষ কখনোই এক অপরের চেহারা দেখে না, এদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে পবিত্র, সবচেয়ে বিশ্বস্ত, এমনকি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের চেহারাকেও কখনো দেখেনি। তার সম্পর্কে জীবনী পাওয়া যায় এই যে, তিনি যখন গঙ্গায় গোসল করতে যেতেন, বড় একটা পার্কের মধ্যে দাঁড়িয়ে গোসল করতেন, ওই পার্কের পর্দার মধ্যে থেকে গঙ্গায় গোসল করতেন, টোকা মারার পরে পালকি গোসলের বাড়ি নিয়ে আসতো। এটা হিন্দু মহিলার বাড়ি যদি এই পর্দা থাকে, মুসলমানদের অবস্থা কি এখন? এর সঙ্গে বলে দিচ্ছি, কোনো মেয়ে ছোট হোক আর বড় হোক, টাইট ফিট পায়জামা কিনে দেবেন না, মা বোনদের বলে দিচ্ছি, খবরদার, ছোট মানুষ কি আর হবে, এটা করবেন না। ছোট থেকে যদি পড়ার অভ্যাস না করেন আপনি, বড় হয়ে আর ঢিলা পোশাক করবে না। ছোট থেকে সাবধান, বাবারা আদর করে জিন্সের প্যান্ট কিনে দেন মেয়েদেরকে, চলবে না। আপনারা নিজেরা নিজ হাতে নিজের মেয়েকে ধ্বংস করে দিচ্ছেন, ওই মেয়ে বড় হলে আর আপনার কথা শুনবে না। অতএব ভাই সাবধান, নিজে কবর চিন্তা নিজে করুন, জাহান্নাম থেকে নিজেকে নিজের পরিবারকে বাঁচান। এই সময় ভালোবাসার দিবসে যেন আপনার সন্তানরা ভালোবাসার মেতে না ওঠে, সেজন্য নিজের ঘরের এইসব মোবাইল ল্যাপটপ এগুলো সাবধান রাখেন, এগুলোর মধ্যে ঢুকলে বহু মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, যুব চরিত্র ধ্বংস হয়ে গেলে দেশ চলবে কেমন করে? বুড়াদের কোনো দাম আছে নাকি? যুবক যদি ধ্বংস হয়ে যায় দেশ কারা বাঁচাবে? এরা তো জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড ধ্বংস করার জন্য একটা পরে একটা আসতেই আছে। অতএব সাবধান, আগামী 14 ফেব্রুয়ারি রবিবার এই বদমাশের দিনটা আসতেছে, আসতে শুক্রবার নাকি, এই মাত্র একটা দিন সময়, খুবই সাবধান। মনে করে দিচ্ছি সবাইকে, যারা বিদেশে আসেন তারা দেশে ফোন করেন, বাংলাদেশে এই জাহান্নামী ডে ভ্যালেন্টাইন্স ভালোবাসা দিবস মানে কি জাহান্নামী দিবস, এই দিনে কোনোদিন একটা পয়সা ব্যয় করবেন না, ছেলেপেলে আটকে স্কুল কলেজে পাঠাবেন না, থাক ঘরে পড়ি সব, একদিন না পড়লে কি যাস, কোথাও পাঠাবেন না, ঘরে বসে রাখবেন সারাদিন বন্দি রাখবেন, ভালো থাকবেন। আমি আমাদের ছেলেদেরকে বলে দিচ্ছি তোমরা সাবধান থেকো, হরজানে একথা বলো না যে আমাদের তো মনে ছিল না, স্যার মনে করে দিয়ে ভালোই করলো, আমরা ওদিন ভালো দিয়ে বদমাশি করবো। হ্যাঁ, খবরদার খবরদার, সাবধান, নিজের ক্ষতি পাগলও বুঝে, তোমরা বুঝো না। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের অপসংস্কৃতির হাত থেকে বাঁচান। নারী পুরুষ সবার জন্য দায়িত্ব আছে, প্রত্যেকেই আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে, তোমাদেরকেও দেওয়া লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়াতে তার বিধান মেনে চলা তৌফিক দান করুন, এবং আল্লাহর কাছে যেন আমরা হাসতে হাসতে যেতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে রহম করেন, জান্নাতের অধিবাসীদের মধ্যে যেন আল্লাহ পাক আমাদেরকে তালিকাভুক্ত করে নেন। أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين